بسم الله الرحمن الرحيم. رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين وبعد، فأعوذ بالله من الشيطان الرجيم. إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار لآيات لأولي الألباب الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار. ربنا إنك من تدخل النار فقد أخزيته وما للظالمين من أنصار. ربنا إننا سمعنا مناديا ينادي للإيمان أن آمنوا بربكم فآمنا، ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد. فاستجاب لهم ربهم أني لا أضيع عمل عامل منكم من ذكر أو أنثى بعضكم من بعض، فالذين هاجروا وأخرجوا من ديارهم وأوذوا في سبيلي وقاتلوا وقتلوا ليكفرن عنهم سيئاتهم ولأدخلنهم جنات تجري من تحتها الأنهار ثوابا من عند الله والله عنده حسن الثواب. سورة آل عمران شسكوئتي آيات پاٹھ ہو رہا ہے. آیات کے لیے اللہ رسول صلی اللہ علیہ وسلم جہاں تحجد سلاطر جو شمار اٹھتے ہیں تو ہم ان نفی خلق السماوات والارض کے لیے سورشیس پر جب تو پاٹھ کرتے ہیں اس وقت کرتے ہیں پاٹھ کرتے ہیں صلوات اللہ علیہ وسلم. اللہ بولچے ہیں ان نفی خلق السماوات والارض نشتے ہیں آسمان اور زمین سسٹر مدھے واختلاف اللیل والنہار رات اور دنے پوری برتنے لآیا نردرشنا بولی لئے چھے لیولی الالباب جرا بدی من تا دیتے کسی نردرشن اللہ رہے کتبہ دے نردرشن. এই আসমান কে সৃষ্টি করলো? এই জমিন কে সৃষ্টি করলো? এই চন্দ্র কে সৃষ্টি করলো? এই সূর্য কে সৃষ্টি করলো? এই গ্রহ কে সৃষ্টি করলো? আপনাকে কে সৃষ্টি করলো? আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে কে সৃষ্টি করলো? আপনার মাকে কে সৃষ্টি করলো? আপনার বাপকে কে সৃষ্টি করলো? সারা পৃথিবী সমস্ত সৃষ্টিকে কে সৃষ্টি করলো? আল্লাহর আরশকে কে সৃষ্টি করেছে? আল্লাহর কুরসিকে কে সৃষ্টি করেছে? লোহকে কে সৃষ্টি করেছে? কলমকে কে সৃষ্টি করেছে? সুবহানাহু ওয়া তাআলা রব্বুল আলামিন বলছেন যেগুলো আমরা দেখতে পাই তার ওগুলোর কথা উল্লেখ করে বলছেন ان في خلق السماوات والارض واختلاف الليل والنهار لايات لاولي الالباب নিশ্চয় সাত আকাশ এবং সাত জমির এই সব গ্রহ নক্ষত্র যা আছে এগুলির মধ্যে এই সব এগুলির সৃষ্টির মধ্যে তেমনি ভাবে রাত দিনের পরিবর্তন পরিবর্তনে রাত কখনো ছোট হয় কখনো বড় হয় দিন কখনো ছোট হয় দিন কখনো বড় হয় এই সব ব্যাসকম যে তোমরা দেখতে পাচ্ছ এগুলির মধ্যে রয়েছে তোমরা যদি বুদ্ধিমান হও তাহলে তোমাদের জন্য আমার একত্ববাদের নিদর্শন রয়েছে। অনেক বড় বড় বিজ্ঞানী আছে আল্লাহ পাক তাদেরকে হিদায়াত দিচ্ছেন না। আল্লাহর ভাষায় ও হয়তো বিদ্বান হতে পারে বিজ্ঞানী ঠিকই আছে কিন্তু রব্বুল আলামিনের ভাষায় ও বুদ্ধিমান না বলে নাউজ বিল্লাহ। আর আপনার জ্ঞান তেমন কিছু না, আপনি আল্লাহ কে ছিলেন, আপনি আল্লাহর রসুল কে ছিলেন, আপনি আখরত কে ছিলেন, আপনি জাহান্নাম কে ছিলেন, আপনি জান্নাত কে ছিলেন, আপনি আল্লাহর রসুলদের কে ছিলেন, আপনি আল্লাহর কালাম কে ছিলেন, আপনি তাকদীরের উপর বিশ্বাস করেন, আপনাকে রব্বুল আলামিন আপনাকে বলছেন আপনি গরিব বাংলাদেশি, আপনি মূর্খ বাংলাদেশি অথবা ইন্ডিয়া আপনি মূর্খ, আপনি কিছু চিনেন না কিন্তু আপনি চিনেন আপনার রবকে, বলেন সুবহানাল্লাহ। আপনি চিনেন কাকে? আল্লাহু আকবার। আপনি আপনার রবকে চিনেন, আপনার রবের একত্ববাদ আপনি মানেন, আল্লাহ আপনাকে বলছেন তুমি আমার কাছে বুদ্ধিমান। ওইসব বড় বড় বিজ্ঞানীরা বুদ্ধিমান না, বড় মোদি বুদ্ধিমান না, বর্তমান যে অবস্থায় মোদি আছে না বুদ্ধিমান নাকি? প্রধানমন্ত্রী ঠিকই আছে কিন্তু সে বুদ্ধিমান না। পরবর্তীতে আল্লাহ আলম হেদায়তের মালিক, আল্লাহ যদি পরে হেদায়ত পেয়ে যায় হেদায়ত, সেটা ভিন্ন কথা। কিন্তু বর্তমান অবস্থা সে কি বুদ্ধিমান না? আপনার বারাকা ওবামা বুদ্ধিমান? বুদ্ধিমান না। বড় বড় দার্শনিক, বড় বড় বৈজ্ঞানিক যারা উপরে গেছে, উপরে যাওয়ার সবসময় চেষ্টা করছে, যদি আল্লাহর জাতির উপর বিশ্বাস না করে, আল্লাহর একত্ববাদ না মানে, ওরা বুদ্ধিমান না। তাই আমরা আল্লাহ শুকরিয়া আদায় করি, আল্লাহ পাককে আমাদেরকে বুদ্ধিমানদের কাতারে সামিল করেছে। আমিন। সবাই মুসলিম তো আল্লাহ দিন ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এবারে শুনেন, বুদ্ধিমানের কয়েকটি ভুল আল্লাহ পাক উল্লেখ করেছে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রাতে এটা বলতো, তাহাজ্জুদের সময় উঠে উঠে মিসওয়াক আর এই সব, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ وَاخْتِلَافِ اللَّيْلِ وَالنَّهَارِ لَآيَاتٍ لِّأُولِي الْأَلْبَابِ الَّذِينَ يَذْكُرُونَ اللَّهَ قِيَامًا وَقُعُودًا وَعَلَى جُنُوبِهِمْ وَيَتَفَكَّرُونَ فِي خَلْقِ السَّمَاوَاتِ وَالْأَرْضِ رَبَّنَا مَا خَلَقْتَ هَذَا بَاطِلًا سُبْحَانَكَ আল্লাহ বলছে বুদ্ধিমান কারা? আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ কিয়ামা, যারা দাঁড়ানো অবস্থায় আল্লাহর জিকির করে, ওয়া কুউদা, যারা বসা অবস্থায় আল্লাহর জিকির করে, ওয়া আলা জুনুবিহিম, যারা শুয়ে অবস্থায় আল্লাহর জিকির করে। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সকলকে জিকিরের তরিকা বলে দিয়েছে। আমরা দাঁড়ানো অবস্থায় জিকির করি, চলাফেরা অবস্থায় জিকির করি, বসছি বসার অবস্থায় জিকির করি, আচ্ছা ঘুমাবো ঘুমাবার সময় আমরা জিকির করেন কি না? আপনারা জানেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে জিগরের টুকরা, কলিজার টুকরা ফাতিমা রাদিয়াল্লাহু আনহা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসেছেন। তিনি এসেছেন, তার স্বামী এসেছেন আলী বিন আবি তালিব। ফাতিমা বললেন, আব্বু আমি শুনেছি আপনার কাছে অনেক খাদিমা এসছে বাইরে থেকে। আব্বু আমার দেখে আটা ঠাসতে ঠাসতে আমার হাতে কিন্তু দাগ বসে গেছে, আব্বু আমাকে একটা খাদিমা দিন। কি বলেন, আপনার কি অবস্থা হবে? আপনার মেয়ে যদি আপনাকে এরকম বলে আপনি কি করবেন? আপনার মেয়ে যদি আপনাকে এরকম বলে আপনার মন গলে যাবে, ঠিক না? কিছু না করতে পারলে ভিক্ষা মেঘে হলে আপনার মনকে খুশি করার চেষ্টা করবেন, আপনার আপনার আপনার মেয়েকে খুশি করার চেষ্টা করবেন। আব্বু এই অবস্থা, আল্লাহ আকবার। আবার তার সাথে তার মেয়ে জামাই, তারা আপন চাচা কোথায় মেয়ের জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উভয়কে বললেন কি? বললেন, আমি কি তোমাদেরকে এই খাদিমা থেকে, খাদিম থেকে আরো ভালো জিনিস বলে দেব না? সাথে সাথে খাদিমা দেননি কিন্তু এর থেকে উত্তম জিনিস বলেছেন। সুবহানাল্লাহ, তারা তো আরো এরকমই আমাদের মতো নাকি? তারা বললেন, হ্যাঁ খাদিম থেকে আরো ভালো জিনিস বলে দিন, ওইটাই তো আমরা চাই। কারণ যে জিনিস আমার সাথে আমার কবরে যাবে ওইটা ভালো, না দুনিয়াতে কিছু আবুদপুত করলাম আর ছেড়ে গেলাম এটা ভালো? দুনিয়াতে আপনি আছেন, আবুদপুত করলেন, খাবার খেলেন আর এই যেই করলেন, আস্তাগফিরুল্লাহ আদি, আর কবরের যাওয়ার পরে শুরু হয়ে গেল মান্ডিস, কতটুকু লাভজনক হলেন আপনি? কিন্তু যে আমল আপনি করবেন খবরে যাওয়ার পরেও আপনার সাথে থাকে, সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াতবাউল মাইয়িতা সালাত ফায়ারজু ইসলাম ওয়াইবকা ওয়াহিদ। মানুষ যখন মারা যায় তখন তার সাথে তিনটি জিনিস তার অনুসরণ করে, দুটি ফিরে আসে আর একটা তার সাথে থাকে। আহলুহু ওয়া মালুহু, ইয়ারজু ইসলাম আহলুহু ওয়া মালুহু, তার পরিবার পরিজন বন্ধু বান্ধব মারা গেছেন, আপনাকে তারা দাফন করে আবার ফিরে যায় বাড়িতে, ঠিক না? ওটি যদি আপনি মারা যান অথবা আপনি দেখছেন আপনার কেউ মারা গেছে, ওকে দাফন তরিত করিতে আপনাকে দাফন করতে হবে। দাফন করলেন, দাফন কার্য শেষ, তারপরে আপনি এখানে কতদিন থাকবেন? না বাড়ি দিয়ে যাবেন, আর গেলেও আপনি কি ওখানে বসে থাকবেন? তার সাথে তো আপনি না, আপনার ফ্যামিলি চলে আসে, টাকা পয়সা তো যাই না, ওখানেই বসে আছে ব্যাংকে, সম্পত্তি তো আর যাই না, ওখানেই আছে। ইয়া ফুলুস, ইয়া ফুলুস, আফসুসের ব্যাপার, ফুলুস ফুলুস করতে গিয়ে সালাত পড়ে না, ঠিক না? ওটি ফুলুস ফুলুস ডিউটি, দুনিয়ার ডিউটি আদায় যদি করতে হয় রাত্রে তিনটার সময় হলে উঠবে, আর আখেরাতের জন্য চারটার সময় উঠতে বড় মুশকিল, ঠিক না? ওটি আমরা এই চিন্তাই বলেন তো, এটা কি বুদ্ধিমানের কাজ? বুদ্ধিমান কি? الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم, তারাই বুদ্ধিমান যারা আল্লাহকে স্মরণ করে, যারা আল্লাহর জিকির করে, মুখ দিয়ে জিকির করে, মন দিয়ে স্মরণ করে, আল্লাহর খৌফ যাদের অন্তরে আছে তারা হচ্ছে বুদ্ধিমান। সুবহানাল্লাহ, الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم। আচ্ছা, ফাতিমা রাদিয়াল্লাহু আনহা কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এর থেকে আরো ভালো জিনিস বলে দিন, তারা বললেন অবশ্যই বলবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঘুমাবার আগে তুমি 33 বার সুবহানাল্লাহ বলো, 33 বার আলহামদুলিল্লাহ বলো, 34 বার আল্লাহু আকবার বলো। আপনারা এটা শুনেছেন না? আমল প্রয়োজনে করলেন, কিন্তু আজকে এটা নিয়ে যাবেন ইনশাআল্লাহ আমল, আজকে রাত্রি আমল ইনশাআল্লাহ। খাদেমা থেকে আরো ভালো জিনিস, কৃতদাসী থেকে আরো ভালো জিনিস, ঘুমাবার সময় তুমি 33 বার সুবহানাল্লাহ পাঠ করবে, 33 বার আলহামদুলিল্লাহ পাঠ করবে, 34 বার আল্লাহু আকবার পাঠ করবে। আমি মানুষের কাছে একদম সহজ জিনিসগুলি পেশ করি, কঠিনগুলি পেশ করি না, সাধারণ জনগণের কাছে। সুবহানাল্লাহ বলতে কেমন কষ্ট হয়, আলহামদুলিল্লাহ বলতে কেমন কষ্ট হয়, আল্লাহু আকবার বলতে কেমন কষ্ট হয়, হাত দিয়ে এরকম এরকম গুল্লিত হয়, তসবি লাগে না, বুঝতে পারছেন? এই যে আরেকটা লাগে, মানুষকে দেখায় আমি তসবি করি, প্রমাণিত না আল্লাহ রসুল সময় আসেন থেকে সহি সময়, কিন্তু হয়তো কেউ কেউ বলেছেন জাহিদ আছে, কিন্তু সর্বোত্তম কোনটা? ইন্নাহুন্না মুস্তানতাকা, যখন ঘুমাবেন এই আঙ্গুল দিয়ে গুনবেন, সালাত পড়ে যে তসবি পড়েন আপনারা, আঙ্গুল দিয়ে গুনবেন, সকাল সন্ধ্যার দিকে তসবি পড়েন, আঙ্গুল দিয়ে গুনুন। আচ্ছা, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ কিয়ামান, যারা জিকির করে আল্লাহ দাঁড়ানো অবস্থায়। আপনি যেমন কাজ করছেন, কাজ, আচ্ছা কাজ করছেন সুবহানাল্লাহ বলতে অসুবিধা হয় না? কাজ করছেন আলহামদুলিল্লাহ বলতে অসুবিধা হয় না? কাজ করছেন লা ইলাহা ইল্লাল্লাহ বলতে অসুবিধা হয় না? আল্লাহু আকবার বলতে অসুবিধা হয় না? কিন্তু বেশিরভাগ মানুষ তো জিকির করে না, হয়তো গান শুনে আমরা একটা কিছু করে, এটা কিন্তু করতেই হবে। তো আমাদের উচিত যে আমল আমার সাথে যাবে এর জন্য চিন্তা করো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন, আইয়ুকুম মালু ওয়ারিসিহি আহাব্বু ইলাইহি মিন ওয়ালিহি মিন মালি, তোমাদের মধ্যে থেকে কে আছে যার উত্তরাধিকারীর মাল তার কাছে তার নিজের মাল থেকেও বেশি প্রিয়? প্রশ্নটা আমার বুঝতে পেরেছেন, নবীর প্রশ্ন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাদের মধ্যে থেকে কে আছে যার কাছে তার উত্তরাধিকারীর সম্পদ তার নিজের সম্পদ থেকে বেশি প্রিয়? তোমাদের মধ্যে থেকে কে আছে? উত্তর দিন, প্রশ্ন বুঝে নিব, আবার শুনেন, আপনি আপনার উত্তরাধিকারী যে তার মাল আপনার কাছে বেশি প্রিয় না আপনার মাল আপনার কাছে বেশি প্রিয়? বুঝতে পারছেন? তোমাদের মধ্যে থেকে কে আছে যার কাছে তার উত্তরাধিকারীর মাল তার নিজ মাল থেকে বেশি প্রিয়? আপনি কি বলেন? এখন বুঝতে পারছেন? বুঝতে পারেন? যেমন আপনার ছেলে আপনার ছেলের মাল আপনার কাছে বেশি প্রিয় না আপনার নিজের মাল আপনার কাছে বেশি প্রিয়? এখন বুঝতে পেরেছেন? এবারে শুনেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার সাথে যে মাল তোমার যাবে ওইটা হচ্ছে তোমার মাল, আর যে মাল তুমি রেখে গেলে ওইটা তোমার মাল না, তোমার উত্তরাধিকারী মাল। এখন আমরা কি করি, আমরা আমাদের উত্তরাধিকারীর মালকে বেশি পছন্দ করি নিজের মাল থেকে। সবাই বলে নাউজুবিল্লাহ, সত্য না মিথ্যা? সত্য। বুঝতে পারছেন তো সবাই? কেউ যদি উর্দু বুঝে হয়তো উর্দু বলবো না তো, বাংলা এত মানুষ মাশাআল্লাহ খারাপ না? কতজন হয়েছে? প্রায় 200 হবে নাকি? আচ্ছা যাই হোক, আইয়ুকুম মালু ওয়ারিদিহি আহাব্বু ইলাইহি মিন মালি। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের আমরা সবাই আমাদের নিজের মালকে নিজেদের মালকে বেশি ভালো পাই, উত্তরাধিকারের মালকে কে ভালো পায়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বললেন, তোমার সাথে তোমার যে সম্পদ যাবে ওইটা হচ্ছে তোমার, আর যেটা তুমি রেখে গেলে ওইটা তোমার সম্পত্তি না, ওইটা হচ্ছে তোমার উত্তরাধিকারীর সম্পত্তি। শুধু ইয়া ফুলুস, ইয়া ফুলুস, ইয়া সম্পত্তি, ইয়া সম্পত্তি, ইয়া পয়সা, ইয়া পয়সা, ইয়া দুনিয়ার ইজ্জত, ইয়া দুনিয়ার ইজ্জত, শুধু দুনিয়ার ইজ্জত দেখে। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, দুনিয়ার ইজ্জত বড় না আখরাতের ইজ্জত বড়? আর যদি আপনি হালাল কামাই না করেন, হারাম কামাই করেন, হারাম কামাই করে বড় ধনী হয়ে যান, কোটিপতি হয়ে যান, আজকে হয়তো মানুষ বলবে মাশা আল্লাহ এলুকটি এত বড় কোটিপতি হয়ে গেছে, ঠিক না? আপনি দুনিয়ার ইজ্জত পেলেন, কিন্তু কিয়ামতের দিন আপনার কোন ইজ্জত থাকবে? কি অবস্থা হবে? আজকে হয়তো দুই চার জনের সামনে আপনার ইজ্জত হল, আর কিয়ামতের দিন যখন আপনি বিজ্জত হবেন অসংখ্য অগণিত মানুষ, অসংখ্য অগণিত জিন এবং ফেরেশতাদের সামনে, আল্লাহর সামনে আপনি বিজ্জত হবেন। আমরা দুনিয়ার ইজ্জত বড় না আখেরাতের ইজ্জত বড়? তাই যারা শুধু ফুলুস ফুলুস করে একটু ভয় করতে হবে। আল্লাহ আসে যে আয়াতগুলি পাঠ করেছি সংক্ষিপ্ত কিছু পেশ করি, সংক্ষিপ্ত ব্যাপ বলছে, الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض আপনারা যে শুনলেন আপনারা সব পাচ্ছেন, আল্লাহ এটা আল্লাহর নিয়ামত, এই নিয়ে আমাদের সাথে যাবে ভাই। আজকে এই মেলায় যারা এই আয়োজন করেছে আমার যেসব ভাইয়েরা, যেসব ছাত্ররা, আল্লাহ তাদেরকে নেক বদলা দান করুন, আমিন। দাওয়াত দিয়ে আপনাদের সবাইকে জড়ো করতে উচিত হলো, আপনারা যারা এখানে আসেন আপনারা এইসব ছেলেরা কেন দাওয়াত দিবেন? আপনারা নিজেরাই দাওয়াত দিবেন, সবাই দাওয়াত দিবেন, সেন্টারে যাওয়ার জন্য সবাই দাওয়াত দিবেন, এইসব মাহফিলে সবাই দাওয়াত দিবেন, দর্শক কোরআনে আসার জন্য সবাই দাওয়াত দিবেন। দেখেন, আপনি যদি কাউকে দাওয়াত দেন শুধু বলেন, আপনি আপনি আল্লাহর পক্ষ থেকে সওয়াব পেয়ে গেলেন, ও আপনার কথা না শুনলেও আপনি সওয়াব পেয়ে যাবেন, সুবহানাল্লাহ। এবারে সে যদি আপনার কথা শুনে লাব্বাইক বলে সেন্টারে চলে যায়, আর গিয়ে দরস শুনে আর হেদায়েত যদি পেয়ে যায়, আগে সলাৎ পড়তো না বর্তমানে সলাৎ পড়া শুরু করে দিয়েছে, আগে আল্লাহ নাফরমানি করতো এখন সেন্টারে যাওয়ার কারণে আল্লাহ নাফরমানি ছেড়ে দিয়েছে, আগে কোরআন পড়তে পারতো না সেন্টারে গিয়ে এখন কোরআন পড়া শুরু করেছে। আমার নবী বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যাকে পথ দেখালেন সে যে আপনার কথা শুনে এই পথে উঠে আমল করেছে, সে যতদিন এই নেক আমল করবে আর এইভাবে নেক আমল করবে যদি এই ধারা থাকে কিয়ামত পর্যন্ত, সকলে সব সমান সব রব্বুল আলামিন আপনার আমল নামা লিখবেন। কতটুকু শুধু আমি এই দায়িত্বশীল না আপনার ওই দায়িত্বশীল? আমরা সবাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উম্মাহ বলি আলহামদুলিল্লাহ, আমরা হচ্ছেন রহমাতুল লিল আলামিন, সলাওয়াতুল্লাহি ওয়া সালামু আলাইহি ওয়া উম্মাহ। কালকে একটা হিন্দু তার বক্তব্য আমি শুনলাম, হিন্দু বুঝে কিন্তু ইমান আনেনি, বলছে এমন নবী এই নবী রহমাতুল লিল মুসলিমিন না। ও হিন্দু বলছে, উর্দু আছে উর্দু বলবো না, বললাম এই নবী এমন নবী যিনি রহমাতুল্লিল মুসলিমিন শুধু না, যিনি হচ্ছেন রহমাতুল্লিল আলামিন, বলছে সমস্ত সৃষ্টির জন্য রহমত, এই নবী মুসলমানদের জন্য রহমত, এই নবী হিন্দুদের জন্য রহমত, এই নবী ইহুদির জন্য রহমত, এই নবী খ্রিস্টানদের জন্য রহমত, এই নবী সমস্ত সৃষ্টির জন্য রহমত। তাই রব্বুল আলামিন নিজে বলেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহর কালাম পড়ে বক্তব্য রাখছেন, কি বুঝেন? তো বলছি, হেদায়তের মালিক কে? আল্লাহ। আমি মনে মনে ভাবলাম, তুমি তো সবই ঠিক বলছো, কিন্তু হেদায়ত না পেলে লাভটা কি হবে? কত সুন্দর বলছে, রাহমাতুল্লিল আলামিন। আলাম, আলাম কাকে বলে? আলম সৃষ্টি, আলম। যদি আমরা এরকম বলি, আলম মানে সৃষ্টি, আর আলামিন মানে সমস্ত সৃষ্টি, সমস্ত সৃষ্টির জন্য রহমত আল্লাহ রাব্বুল আলামিন। আমাদেরকে ওই নবীর উম্মত বানিয়েছেন, যিনি হচ্ছেন রহমাতুল্লিল আলামিন। আবার আমরা এমন উম্মা যে উম্মত হচ্ছে শ্রেষ্ঠ উম্মা, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। রাব্বুল আলামিন বলেন, তোমরা হচ্ছে শ্রেষ্ঠ নেশন, শ্রেষ্ঠ উম্মা। তোমাদেরকে আল্লাহ পাক বের করেছেন, সৃষ্টি করেছেন মানুষের কল্যাণের জন্য। তাই শুধু আমি আমার নিজের কল্যাণ করবো না, আমি আমার অপর ভাইয়ের কল্যাণ করবো। আমি আপনাদেরকে বলি, আমার ভাইকে আমি দুনিয়ার পথ দেখিয়ে দিলাম, এটা হচ্ছে কল্যাণকর, দুনিয়ার লাইনে কল্যাণকর, কিন্তু আখেরাতের লাইনে যে কল্যাণকর কাজ, ওইটা যদি আমরা করি, তাহলে দুনিয়া তো লাভবান হব, কবরের জিন্দেগি গেলে, কবরে গেলেও আমরা লাভবান হব, এমনি ভাবে আখেরাতে গেলেও লাভবান হব। তাহলে শুধু দুনিয়া দেখাবেন আপনার ভাইকে, না আখেরাতও দেখাবেন? দুনিয়া দেখাবেন আপনার ছেলেকে, না আখেরাতের পথ দেখাবেন? আপনার মেয়েকে শুধু দুনিয়া দেখাবেন, বলবেন না না আমার মেয়েটা কিছু করতে পারেনি, কিন্তু আমার নাম হয় ডক্টর হবে, ঠিক না? ডক্টর আছে কয়েস মন্তা, কিন্তু আপনি দেখছেন না আপনার মেয়েটা খুন করতে যাচ্ছে, জলাঞ্জলি দিয়ে দিলেন আখরাতকে, আখরাতকে সামনে রেখে আপনি চলুন, দেখেন দুনিয়াও পাবেন আখরাতও পাবেন ইনশাআল্লাহ। আচ্ছা, তো যারা আল্লাহ নেক বান্দা বুদ্ধিমান, দাঁড়ানো অবস্থায় আল্লাহ জিকির করেন, বসা অবস্থায় আল্লাহ জিকির করেন, সব অবস্থায় আল্লাহ জিকির করেন, সুবহানাল্লাহ। আপনারা যখন ঘুমান, যারা বলেন না আজকে থেকে বলবেন, সুবহান আল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার বলবেন, তিন কুল পড়বেন, কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, একবার পড়লেন, পরে দু হাতে এরকম ফুঁক দিয়ে, হাত যতদূর যায় হাতে, হাত আপনার শরীরে বুলাবে, কয়বার করবেন? এইগুলো তিনবার, এক কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, একবার, আবার কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, দুইবার, আবার এরকম কয়বার? তিনবার। সুন্নাহ আমল করবেন তো ইনশাআল্লাহ। আচ্ছা, আয়াতুল কুরসি যারা পারেন আপনারা ইয়াদ করবেন, তাহলে তো অনেকে আয়াতুল কুরসি জানবে, অনেক মুসলিম জানে না, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উবাই ইবনে কাব কে বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এক সাহাবীকে বললেন, বলো তো মা হিয়া আযম আয়াতিন ফি কিতাবিল্লাহ, আল্লাহর কালামে, আল্লাহর কিতাবে সবচেয়ে বেশি মর্যাদাশীল আয়াত কি তুমি বলো তো? বুঝতে পারছেন মর্যাদাশীল আয়াত? উনি বললেন জানি না। আল্লাহ রাসূল আবার প্রশ্ন করলেন, তিনি বললেন আয়াতুল কুরসি, সবচেয়ে বড় ইজ্জতওয়ালা আয়াত কোনটা? আয়াতুল কুরসি, আল্লাহু আকবার। এই আয়াতুল কুরসি যখন আপনি ঘুমাবেন, আয়াতুল কুরসি পাঠ করে ঘুমাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কেউ বিকালবেলা এটা পড়ে আয়াতুল কুরসি, আল্লাহ পাক তাকে সকাল পর্যন্ত শয়তানের অনিষ্ট থেকে রক্ষা করবে। একটা ঘটনা আছে, একটা ঘটনা বলে শুনে নেই, তো আয়াতুল কুরসি পড়ে ঘুমাবে। যদি এ সম্ভব হয় তাহলে বাওয়াজু অবস্থায় ঘুমাবে, উজু থাকা অবস্থায় ঘুমাবে, ডান পার্শ্বে ঘুমাবে। আর বলবেন আরেকটি দোয়া আছে, বলি রব্বি তিনি আযাবাকা ইয়াউমা বা'থু ইলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে তার হাতে তালু, ডান হাতে তালু, গালে এরকম করে রাখতেন, আর বলতেন রব্বি তিনি আযাবাকা ইয়াউমা বা'থু ইবাদাক, হে আমার রব, ওই দিন তুমি আমাকে আযাব থেকে নাজাত দিবে, যেদিন তুমি তোমার বান্দাদেরকে উঠাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘুমাতেন তখন এই দোয়া করতেন, রব্বি তিনি আযাবাক, ও রব, হে আমার রব, তুমি তোমার আযাব থেকে আমাকে রক্ষা করো, আমাকে বাঁচাও, ওই দিন ইয়াউমা তাবাসু ইবাদাক, যেদিন তুমি তোমার বান্দাদেরকে উঠাবে, ওই দিন কোন দিন? কিয়ামতের দিন। তো আপনি যখন ঘুমাচ্ছেন তখন কিন্তু আপনি মৌত, এই জন্য ঘুমাবার যে দোয়া আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহয়া, হে আল্লাহ আমি তোমারই নামে মরণ বরণ করছি আবার জিন্দা হব, বলেন সুবহানাল্লাহ। আপনি যখন ঘুমান তখন আপনার জান আপনার কাছে থাকে না, আপনার জান আল্লাহর হাতে চলে যায়, সুবহানাল্লাহ। আল্লাহু ইয়াতাওয়াক্কাল আনফুসা হিনা মাউতিহা ওয়াল্লাতি লাম তামুত ফি মানামিহা ফায়ুমসিকু আল্লাতি ক্বাদা আলাইহা আল-মাউত ويرسل الأخرى إلى أجل مسمى إن في ذلك لآيات لقوم يتفكرون الله يتوفى الأنفس حين موتها الله পাক মানুষের জান তফকির ওই সময় যখন তার মৌত আসে আর আরেকবার জান কবজ করে যখন বান্দা ঘুমায়, সুবহানাল্লাহ। এবারে যদি তার হায়াত থাকে তাহলে আল্লাহ আল্লাহ পাক তার জান তার কাছে ফিরিয়ে দেন, ওই উরসিলুল উখরা ইলা আজালিন মুসাম্মা, নির্দিষ্ট সময় পর্যন্ত। তাই আমরা অনেক সময় দেখতে পাই মানুষ ঘুমায় পরে আর উঠে না, এরকম হয় কিনা? ঘুমালো আর উঠছে না। এই তো কিছুদিন পূর্বে এখানে একটা হয়ে গেল, আর অনেক পূর্বে এই সোনায় এরকম হয়েছিল, আপনাদের সময় অনেক আগে যারা পুরাতন মনে হয় 26-27 বছর আগে এখানে ছিলেন ওরা হয়তো জানেন, বুঝতে পারছেন? রাত্রে ঘুমিয়েছি, রাত্রে নও শোনাই, ওই যারা বিল্ডিং কনস্ট্রাকশন বা বাইরে কাজ করে ওই ফোরম্যান বা ড্রাইভার আছে না, 6টার সময় 6:30 এসে নিয়ে যাচ্ছে, এখনো আছে তো সিস্টেম না, সিস্টেম নাই আছে এখনো মৌ এসেছি। ও তো কই তুই, আপনি অনেকক্ষণ যাওয়া রেগে গেছে, পরে এতক্ষণ ডাকতে ডাকতে যখন উঠে না তখন বুঝলো একটা কিছু আছে। পরে জানাবার পর জানালো ও পুলিশকে, পুলিশের দরজা ভেঙে ঢুকলো, দেখলো লোকটি মারা গেছে, সুবহানাল্লাহ। ওই সময় আমি শুনেছি ওই সময় তার টিভিটা চালু ছিল, কারণ আমি দর্শক বলেছি তো বারবার এর জন্য স্মরণ আছে, টিভিটা চালু ছিল, আল্লাহ মাফ করুক তাকে, মুসলমানের বাচ্চা না, এটা কাফিরের কি কাপড় ছিল, অবশ্যই মুসলমান ছিল, এই জন্য টিভি চালু আর সে ঘুমিয়েছে, টিভি দেখতে দেখতে ঘুমিয়েছে। আপনি কি বলেন? আপনি যদি আজকে আপনার ভিডিও দেখেন আর ফেসবুক দেখলেন একটা গলত ছবি, হ্যাঁ দেখে দেখে আপনি ঘুমালেন, কি বলেন আপনার মনটা ভালো হবে? তো আপনারা কি এরকম করবেন নাকি আজকে থেকে? বাল মৃত্যুর জন্য সবাই সচেষ্ট থাকবেন, কোন সময় মৌত আসবে আমি জানি না, আপনি খারাপ ছবি দেখলেন আর ঘুমালেন, আল্লাহর নাম নাই বলে ঘুম আসছে না, তো কি করব এখন এটা দেখছি, বলছে আমার ঘুম আসবে না যদি ছবি টুবি না দেখি, কিছু মানুষ এরকম আছে না? আর যারা আল্লাহওয়ালা তারা বলে আমরা আল্লাহর নাম না নিলে ঘুম আসে না, বলো আলহামদুলিল্লাহ। যাদের এরকম হয় ঘুম আসে না, বলে লা ইলাহা ইল্লাল্লাহ ঘুম আসে না, সূরা ফাতিহা পড়ে ঘুম আসে না, আল্লাহর কালাম তিলাওয়াত করে ঘুম আসে না, তাসবিহ পাঠ করে আর ঘুমায়, তাদের জন্য শুভ সংবাদ। আর যারা ঘুম আসে না, গান শুনে ঘুম আসে না, খের নামাজা করে ঘুম আসে না, গলত কাজ করে আর ঘুমায়, এদের জন্য দুঃসংবাদ। আমরা সবাই সুসংবাদ পেতে চাই, দুঃসংবাদ পেতে চাই? যদি সুসংবাদ পেতে চান তাহলে আজকে আমি কিছুটা আদব বলে দিলাম আপনাদেরকে, ঘুমাবার আদব বললাম তো, আমল করবেন ইনশাআল্লাহ। কারণ যদি আপনি আমল করেন আর এই অবস্থায় যদি আপনি ঘুমান আর যদি আপনার মত চলে আসে, আমার নবী বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখাল আল জান্নাহ, যার সর্বশেষ কালাম হবে লা ইলাহা ইল্লাল্লাহ সে জান্নাতে প্রবেশ করবে। আপনি যখন বললেন সুবহানাল্লাহ আল্লাহর নাম নিলেন, আপনি বললেন আলহামদুলিল্লাহ আল্লাহর নাম নিলেন, আপনি আল্লাহু আকবার বললেন আল্লাহর নাম নিলেন, আপনি আয়াতুল কুরসি পাঠ করলেন আল্লাহর নাম নিলেন, আপনি আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহয়া করলেন আল্লাহর নাম নিলেন, আপনি বললেন রব্বি কিনি আযাবাকা ইয়াউমা তুবাদু ইবাদাক, হে আল্লাহ যেদিন তুমি আমাকে তোমার বান্দাদেরকে যখন তুলবে কাল কিয়ামতের দিন, ওই দিন তুমি আমাকে তোমার আযাব থেকে নাজাত দিও, একথা বলে আপনি ঘুমালেন আর আপনার মৌত এসে গেছে। আমার পরিপূর্ণ বিশ্বাস যদি এরকম করে আপনি ঘুমান আর মারা যান তাহলে অবশ্যই বুঝছি কাল কিয়ামতের দিন আল্লাহ পাক আপনাকে মাফ করবে, জাহান্নাম থেকে নাজাত দেবে আর আপনাকে জান্নাতুল ফিরদাউস দান করবে। সুবহানাল্লাহ আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, ঠিক আছে, দাঁড়ানো অবস্থায় দেখি, বসা অবস্থায় দেখি, শোয়া অবস্থায় দেখি, আর কি করে ওয়াইয়াতাফাক্কারুনা ফি খালকি সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ জমিনের সৃজনে চিন্তা ভাবনা করে এগুলো কি, এগুলো এমনিতে হয়ে গেছে, ওই কিছু নাস্তিক আছে না বলে না এমনি সব এমনি, ঠিক আছে না? তো আমরা কেউ তো এখানে নাস্তিক না আল্লাহ দিনে, যদি কারোর মধ্যে নাস্তিক্যবাদ থাকে, আমন্তু বিল্লাহি ওয়া রাসূলিহি বলো, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, পাঠ করো, আল্লাহর জাতির উপর ঈমান আনো, মুসলমান হয়ে যাও, জানো না হয়তো হয়তো তোমার কালকেই তোমার ঈমান আসতে পারে, কালকেই তোমার মৌত আসতে পারে, তুমি জানো না, তুমি নাস্তিক অবস্থায় যদি তোমার মৌত হয় তাহলে চিরকালের জন্য তুমি জাহান্নামে যাবে, ঠিক কিনা? তো আমরা ইনশাআল্লাহ কেউ নাস্তিক হবো, কেউ কাফির হবো না, কেউ মুর্তদ হবো না, আমরা আল্লাহর দিনের উপর সাবিত থাকতে চাই, কি বলেন? যদি এরকম আশা থাকে আর আপনাকে আপনি আল্লাহকে বলেন ওয়াসাব্বিত আকদামানা রব্বানা, ওই সামনে রব্বানা তাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মা'আল আবরার, হে রব আমরা শুনলাম এর পূর্বে اننا سمعنا مناديا ينادي للايمان ان امنوا بربكم فامننا, আমরা একজন আহ্বায়ককে আহ্বান করতে শুনেছি, সে বলেছিল ان امنوا بربكم, তোমরা তোমাদের রবের উপর ঈমান আনো, তখন আমরা ঈমান আনলাম, فامننا ربنا فاغفر لنا ذنوبنا, হে রব তুমি আমাদের গুনাহটা maaf করে দাও, وكفر عنا سيئاتنا, এবং আমাদের দুষ্টুরি তুমি একদম মিটিয়ে দাও, وتوفنا مع الابرار, আর তুমি আমাদেরকে নেক লোকদের সাথে আমাদের মৃত্যু দান করো, নেক লোকদের সাথে আমাদের মৃত্যু দান করো, যেভাবে তুমি ভালো লোককে মৃত্যু দাও ওই রকম তুমি আমাকেও মৃত্যু দাও, আমি যেন ইমানের উপর থাকি আর এই অবস্থায় যেন আমার মৃত্যু আসে, এটা আল্লাহ আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছেন, সুবহানাল্লাহ। তাহলে আমি যদি আরবি না বলতে পারি তাহলে বাংলা বলতে পারবো না, কি বলবেন? আল্লাহ তুমি আমাদের গুনাহকে মাফ করো, আমার দুষ্টুটি তুমি মেটিয়ে দাও, আমাকে তুমি ভালো অবস্থায় ইমানের অবস্থায় মত দান করো, নেক লোকদের সাথে তুমি আমার মৃত্যু দান করো, দোয়া করতে পারবেন না? একদম সহ বাংলা। আরেকটা রব্বানা ওয়া আতিনা মা ওয়া'আদতানা আলা রুসুলিকা ولا تخزنا يوم القيامه انك لا تخلف الميعاد, হে আল্লাহ হে আমাদের রব তুমি আমাদের সাথে যে প্রতিশ্রুতি দিয়েছো, আমাদের সাথে যে অঙ্গীকার করেছো তুমি তা পরিপূর্ণ করো, তা পূর্ণ করো, আতিনা মা ওয়া'আদতানা আলা রুসুলিক, তোমার রসুলের মাধ্যমে তুমি আমাদের সাথে যে অঙ্গীকার করেছো, অর্থাৎ আমরা যদি ভালো কাজ করি তাহলে তুমি আমাদের খাতা কিছুটি মাফ করবে, আমরা যদি ভালো কাজ করি তাহলে তুমি আমাদেরকে জান্নাত দিবে, আমরা যদি ঈমান আনি তুমি আমাদেরকে জাহান্নাম থেকে নাজাত দিয়ে জান্নাত দান করবে, তুমি তোমার রসুল মুহাম্মদ রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এই ওয়াদা করেছো, ওরাত তুমি তোমার ওয়াদা আমাদের সাথে পুরা করো, আতিনা মা ওয়া'আদতানা আলা রুসুলিক ওয়ালা তুখজিনা ইয়াউমাল কিয়ামা, আর তুমি আমাদেরকে কিয়ামতের দিন লাঞ্ছিত করো না, কত বড় দোয়া, কিয়ামতের দিন লাঞ্ছিত করো, দুনিয়ার লাঞ্ছনা বড় না আখিরাতের লাঞ্ছনা, ভয় করুন সবাই ইখওয়ান আমার ভাইরা, আজকে যেমন এখন আমরা ঘুমালাম ইনশাআল্লাহ ফজরের সালাত পড়বো, তো যদি ফজরের সালাত না পড়ি তাহলে তো আমি আগে ভাগেই নিজেকে দিয়ে দিলাম, দুনিয়ার জন্য দরকার হয় ডিউটি শুরু সাতটা, দরকার হয় আরো আধা ঘন্টা আগে যাবো, ঠিক কিনা, করে কিনা এরকম, কারণ যদি তিন মিনিট লেট হয় তাহলে স্যালারি কাটবে, বুঝছেন, বেতন কাটবে, সম্বলম কাটবে, সম্বলম কাটবে, বেতন কাটবে, মায়না কাটবে, এজন্য আগে ভাগে যায়। আর তুমি শোনা বলো কি করবো, দুইটা পর্যন্ত ডিউটি করি পরে ঘুমায় আর করতে পারি, এরকম বলে কিনা? আবার কি আছে, ঘুমাই তো এগারোটা কিন্তু ঘুম আসে না, তো ঘুমাতে ঘুমাতে একটা হয়ে যায়, একটা বেজে যায় করে আসতে পারে, বলে কিনা কেউ কেউ? তো আপনি যদি এরকম করেন তাহলে তার মানে হচ্ছে আপনি দুনিয়াকে অগ্রাধিকার দিচ্ছেন, আগ্রাতকে বলছেন জলদি ওটা পরে দেখি, তাই না? আমরা তো যখন কথা বলি এক নম্বর মাশা আল্লাহ আখেরাতকে আগে দিয়ে ছড়বো, বলি না? কিন্তু বাস্তবে সলাৎ নির্ধারিত সময় নেই, আপনারা আজকে যারা এখানে উপস্থিত হয়েছে বেশিরভাগ তো এই মসজিদের আশপাশের লোক, তাই না? এই মসজিদের আশপাশের লোক। আজকে ফজরের সময় আপনারা যদি সবাই আজকে ফজরের সালাত পড়েন তাহলে মসজিদটা একদম ফুল হয়ে যাবে, মসজিদ ফুল হয়ে যাবে না? কিন্তু আপনারা চেষ্টা করবেন আজকে থেকে, সত্যি মুখ দিয়ে না একদম মন দিয়ে। আমি বলি আপনারা মদকে স্মরণ করুন, চেষ্টা করা উচিত মুসলমানের বাচ্চাকে, আমি মরি আর বাঁচি প্রথমে সালাত পড়বো তারপরে যা কাজ যেসব কাজ আছে কাজ করবো, এরকম করা উচিত না আমাদেরকে? প্রথমে আল্লাহকে খুশি করবো। فَإِذَا قُضِيَتِ الصَّلَاةُ فَانْتَشِرُوا فِي الْأَرْضِ وَابْتَغُوا مِنْ فَضْلِ اللَّهِ প্রথমে সালাত আদায় করব, সালাত শেষ তারপরে আমি রিজিকের অন্বেষণ করব। কিন্তু আমাদের হচ্ছে কাজ উল্টা, আমরা আগে রিজিক অন্বেষণ তারপরে সালাত, যদি পড়তে পারি পড়লাম, নাইলে নাই, ঠিক কি না? তো আজকে থেকে ইনশাআল্লাহ আমি লাস্ট আবেদন এটি করছি, একটু সময় কম, এখানেই শেষ করলাম ইনশাআল্লাহ। খায়ের ওবারাকা, আপনারা সবাই পাঁচ ওয়াক্ত সালাত আদায় করবেন ইনশাআল্লাহ। আমি আপনাদের সবাইকে বলতে চাই, আপনাদের মধ্যে থেকে কে আছে যে মরবে না? প্রশ্ন, আপনাদের মধ্যে থেকে কে আছে যে বলতে পারে আমি মরবো না? আছে কেউ? আছে কেউ? তাহলে আপনি একদিন ছিলেন না, আপনি মৃত ছিলেন, কিছুই ছিলেন না, আপনার অস্তিত্বই ছিল না, আপনাকে এই অস্তিত্বে কে আনলো? আচ্ছা, আপা আবার আপনাকে মানে আপনার অস্তিত্ব আপনাকে অস্তিত্বহীন করে কে আবার আপনাকে মারবে? আচ্ছা, আবার আপনাকে তুলবে وَجَعَلَكُمْ السَّمْعَ وَالْأَبْصَارَ وَالْأَفْئِدَةَ لَعَلَّكُمْ تَشْكُرُونَ আল্লাহ তোমাদেরকে তোমাদের মায়েদের পেট থেকে বের করেছেন, আল্লাহ তোমাদেরকে তোমাদের মায়ের পেট থেকে বের করেছেন এমন অবস্থায় যখন তোমরা কিছুই জানতে না। আমরা কি সবাই জানি মায়ের পেট থেকে বের হওয়ার কি বলে সব জানেন? আল্লাহ বলছে কিছুই না, আল্লাহ বলেছে আল্লাহ তোমাদেরকে কান কান দিয়েছে, আল্লাহ তোমাদেরকে চুপ দিয়েছে, আল্লাহ তোমাদের মন দিয়েছে, এইসব কেন দিয়েছে? বলেন লাআল্লাকুম তাশকুরুন, যেন তোমরা আল্লাহর শুকরিয়া আদায় করো। ভাই আমা, যদি আমরা সালাত না পড়ি তাহলে আমরা কিরকম শুকরিয়া আদায় করবো? আকিদা ঠিক করতে হবে, আকিদা ঠিক করার পরে সর্বপ্রথম যে কাজ সে কাজ হচ্ছে সালাত। আশা করি ইনশাআল্লাহ আমরা আজকে থেকে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করব ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, আমাদের মধ্যে থেকে কে আছে যে জান্নাত যে জান্নাতে যেতে চায় না? কেউ তো হাত তুলল না, তাহলে বুঝা গেল আজকে কথা বুঝতে পারছেন, কথা বুঝতে পেরেছেন? সাহ, জান্নাতে যেতে চান না কেউ আছে এরকম? আচ্ছা, আমি আপনাদেরকে বলি, জাহান্নাম থেকে নাজাত পেতে চায় যারা একবার হাত তুলেন, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। সবাই জান্নাত পেতে চান ইনশাআল্লাহ, জাহান্নাম থেকে নাজাত পেতে চান ইনশাআল্লাহ, তাহলে আজকে থেকে এই পাঁচ ওয়াক্ত সালাত আপনারা পড়বেন বলে ইনশাআল্লাহ। সর্বপ্রথম কাল কিয়ামতের দিন জাহান্নামীদেরকে যখন প্রশ্ন করা হবে, জাহান্নামী জাহান্নামে যাওয়ার পরে প্রশ্ন করা হবে, মা সালাকুম ফি সাকার, তোমরা কেন জাহান্নামে আসতে? প্রথম উত্তর কি? লাম নাকুম মিনাল মুসাল্লিন, আমরা সালাতে দায়কারী ছিলাম না। মুশকিল, কাল কিয়ামতের দিন সর্বপ্রথম যে আমাদের হিসাব নেওয়া হবে ওই আমলটা কি বলেন? সালাতে কামিয়াব, বাকি সব আমলে কামিয়াব, সালাতে আটকে গেলে সব আমলে আপনি মানে আটকে যাবেন। তো আমি আপনাদের সকলকে এই আবদার রাখতে চাই, আপনারা সবাই পাঁচ ওয়াক্ত সালাত আদায় করুন সবাই শয়তানের সাথে। আজকে যদি আপনি আমার কথা মেনে নেন ফজরের সময়, হয়তো আপনি শুনেন আমার কথা তো না, এটা আল্লাহর কথা, আমার কথা তো না, আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার কথা না, আপনার পূর্বসূরি যারা চলে গেছে নেক বান্দা আল্লাহ ওদের কথা, সালাত সবার উপরে ফরজ ছিল, আমাদের পূর্বের যারা ছিলেন ওদের উপরে সালাত ফরজ ছিল, আমাদের উপরে সালাত ফরজ, সালাতের মাধ্যমেই আপনি আল্লাহর ওলি হতে পারবেন, কথা বুঝতে পারছেন? যার সালাত যত মজবুত, আমি আপনার থেকে বেশ কিছু চাই না, শুধু ফরজ সালাত চাই, শুধু কি চাই? বা শুধু সমাজ ফরজ সালাত পড়ো, আল্লাহর রহমত পড়ো, আল্লাহ তোমাকে মাফ করে দিবেন যদি ফরজ সালাত তুমি পড়ো। তবে কেউ যদি চায় আরো বেশি পড়তে, আলহামদুলিল্লাহ সুন্নত ছাড়া সালাত যারা যে যত ভালো সুন্নত ছাড়ে, তাই না? কিন্তু আমি যারা নামাজের মধ্যে ত্রুটি আছে আমি আপনাদেরকে বলছি, খবরদার, শুধু আপনি একামত শুনেন, একামত শুনে চলে যান, শুধু দুই রাকাত ফরজ পড়ে আসেন, তবু আপনি জাহান্নাম থেকে বাঁচবেন। ভাই আমার কি বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই তার এক মেয়েরাজ হয়েছে স্বপ্নে, ওই সময় দেখলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা লোক শুয়া আছে আর একটা লোক দাঁড়ানো আছে, একটা লোক শুয়া আর একটা লোক দাঁড়ানো, যে দাঁড়িয়ে আছে তার কাছে বড় বড় পাথর, ও পাথর নিয়ে যে লোকটি শুয়া আছে ওর মাথায় মারে, মাথা তার মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, পাথরটা গড়াগড়ি খেয়ে আবার যায়, গড়িয়ে গড়িয়ে যায় পাথর আনতে না আনতে আবার আনতে যায়, সে আনতে না আনতে আবার তার মাথা ঠিক হয়ে যায়, আবার মারে, আবার তার মাথা ওই রকম চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, তার মানে এরকম তার শাস্তি হচ্ছে। সবাই বলে নাউজুবিল্লাহ। একদম লাস্টে ইব্রাহিম আর মিকাইল আলাইহিমাসসালাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আম্মাল্লাযী ইউসলাগু রাসুহু, ওই ব্যক্তি যার মাথা চূর্ণবিচূর্ণ করা হয়েছে পাথর মেরে, সে ওই ব্যক্তি ছিল যে ফরজ সালাতের সময় ঘুমিয়ে থাকত, যে ফরজ সালাতের সময় ঘুমিয়ে থাকত। ভাই আমার, আমাদের ঘুমের সময় বিশেষ করে বর্তমানে ফরজ ফজরের সালাতের সময়, ঠিক কিনা? সবাই বাংলা বুঝুন তো? আচ্ছা, আমরা ফজরের সালাতের সময় ঘুমের সময় ওই ব্যক্তির আলাদা হচ্ছে কেন? যেহেতু ফজর বা ফরজ সালাতের সময় সে ঘুমিয়ে থাকত, তো আমরা যদি ফজরের সালাতের সময় ঘুমিয়ে থাকি মুশকিল কিনা? আর সে আরেকটা কাজ করত, সে কোরআনে করিম পড়ত, কোরআনে করিমের সঙ্গ থাকে, কোরআন অনুযায়ী আমল করতো না, আগে কোরআন পড়ত পরে কোরআন ছেড়ে দিয়েছে। তো আমার অনেক সাথী এখানে রয়েছে আগে কোরআন পড়েছে, কোরআন হয়তো অনেকটা ভালো ছিল, এখন কোরআন একদম যাবে, আছে না? আপনাদের সামনে এই হাদিস পেশ করলাম, দুটি কাজ, এক ফজরের সালাত তথা পাঁচ ওয়াক্ত সালাত আপনারা সবাই পড়বেন ইনশাআল্লাহ, দুই নম্বর কোরআনের সঙ্গ, আবার কোরআনের সঙ্গ মানে কোরআন কে সাথে রাখার চেষ্টা করবেন, কোরআনের সঙ্গ আর ত্যাগ করবেন না ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদের সকলকে তৌফিক দান করুন, আমাকেও তৌফিক দিন, আল্লাহ তুমি আমাদেরকে মাফ করো, আমাদের মা বাবাদেরকে মাফ করো, দুনিয়ার সমস্ত মুসলমানদেরকে মাফ করো। হে আল্লাহ, আজকের আমাদের এই মাহফিলকে কবুল করুন, যেসব ছেলেরা হে আল্লাহ কষ্ট করে এই মাহফিলের আয়োজন করেছে আল্লাহ তাদেরকে নেক বানাও, তাদের সন্তান সন্ততিকে নেক বানাও, তাদেরকে দুনিয়ার প্রতি আরো অগ্রসর হওয়ার তৌফিক দাও, তাদের মধ্যে যদি সালাতের ত্রুটি থাকে আল্লাহ তাদেরকে সালাত নিয়মিত আদায় করার তৌফিক দাও, আমাদের সকলকে আল্লাহ পাঁচ ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করার তৌফিক দাও, আর যাবতীয় নাফরমানি থেকে আমাদেরকে বাঁচার তৌফিক দাও। আল্লাহ তুমি আমাদেরকে নেক বানাও, আমাদের সন্তানদেরকে নেক বানাও, আল্লাহ আমাদেরকে তোমার কালাম শিখার তৌফিক দাও, আল্লাহ আমাদের সকলকে তোমার কালাম কোরআনে করিম শিখার তৌফিক দাও, এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দাও, এলিম অর্জন করার তৌফিক দাও, এলিম অনুযায়ী আমল করার তৌফিক দাও, এলিম প্রচার করার তৌফিক দাও। আর আল্লাহ আমাদের সেন্টার কর্তৃপক্ষকে তুমি নেক বদলা দাও, জাজায় নেক দান করো, যারাই আমাদের সাথে সহযোগিতা করছে দিন প্রচারের ক্ষেত্রে আল্লাহ তুমি তাদের সকলকে নেক বদলা দাও। আর আল্লাহ আমাদের সেন্টারের ছাত্ররা যে যেখানে আছে পৃথিবীর, আয় আল্লাহ সবাইকে দিনের উপর সাবিত রাখো, একটু এদিক সেদিক হয়ে গেছে আল্লাহ ওদেরকে তুমি আবার হেদায়তের উপর নিয়ে আসো, আল্লাহ তুমি আমাদের সকলকে নিয়ে বানাও, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নাবিয়িনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।